عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد، গত অধিবেশনে আপনারা দোয়া নিয়ে বিভিন্ন আদব সম্পর্কে বহু কথা শুনেছেন। দোয়াই হল ইবাদত। মহান আল্লাহর নিকটে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানিত জিনিস, মর্যাদাবান জিনিস হচ্ছে দোয়া। দোয়া হচ্ছে মোমেনের হাতিয়ার। দোয়া যদি কবুল হয় তাহলে সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ হাতিয়ার। কিন্তু তার মানে এই নয় যে দোয়া থাকলে পরে আর কোন হাতিয়ারের দরকার হবে না। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধে দোয়া করেছিলেন, কিন্তু সেই সঙ্গে হাতিয়ার ব্যবহার করেছেন না করেননি? করেছিলেন। বহু যুদ্ধে যুদ্ধ করেছেন এবং আরো অন্যান্য যুদ্ধে যুদ্ধ করেছেন। যদি দোয়াই হাতিয়ার হতো এবং দোয়াই যথেষ্ট হতো তাহলে তিনি যুদ্ধে হাতিয়ার ব্যবহার করতেন না এবং যুদ্ধ করতে যেতেন না, শুধু ঘরে বসে দোয়া করলেই পারতেন। বোঝা গেল যে আমাদেরকে দোয়া করতে হবে, কিন্তু দোয়ার উপরে শুধু ভরসা করলে হবে না। তকদিরের উপরে ইমান রাখতে হবে, কিন্তু তকদিরের উপরে ভরসা করে বসে থাকলে চলবে না, কাজ করতে হবে। দোয়ার বিভিন্ন কথা আছে, উনি সংক্ষেপে একটা দিক বললেন, বাকি আরো অনেক কথা আছে। যেমন আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর, আল্লাহর নাম ও গুণাবলীর ওসিলা দিয়ে দোয়া করা যায়, কিন্তু কোন নবী অলির ওসিলা দিয়ে দোয়া করা যায় না? যায় না, যায় না। তাহলে যে হুজুররা ওয়াজ করেন, আদম আলাইহিস সালাম যখন পাপ করলেন, আল্লাহ তাআলা পাপ করলেন মানে ওই যে নিষিদ্ধ গাছ খেয়েছিলেন, আল্লাহ বললেন যাও আদম নেমে যাও, আর স্ত্রী সহ তাকে দুনিয়াতে নামিয়ে দেওয়া হলো। তারপরে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ তুমি আমাকে মুহাম্মাদের ওসিলায় ক্ষমা করে দাও। আল্লাহ বললেন তুমি মুহাম্মাদের নাম জানলে কি করে? আদম বললেন হে আল্লাহ তুমি যখন আমাকে সৃষ্টি করো তখন আমি এবং আমার মাঝে রূহ মুখ তখন আমি আরশের দিকে তাকিয়ে দেখি, আরশের গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং বললাম যে তোমার নামের পাশে যার নাম আছে সে ব্যক্তিত্ব দেশে নয়, তাই আমি তার ওসিলায় তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ বলেন আদম তুমি কে ওসিলা ধরেছ, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ঠিক না? এরকম খুব সুবহানাল্লাহ করি। বোঝা গেল কি যে নবী ওসিলায় দোয়া করা যায়, তাই না? এই ধরনের হাদিস, এই ধরনের কথা বহু শুনে থাকবেন, অমুকের ওসিলায় দোয়া, অমুকের ওসিলায় দোয়া, কোন ওসিলায় দোয়া না, আল্লাহর কাছে দোয়া করে দেওয়ার। হুজুরের কাছে শুনলেন আল্লাহ তাআলা কি বলেছেন, মাঝের সিঁড়ি লাগে না, হয় আরো কিছু লাগে, আরো কিছু লাগে, যিনি মানুষকে আছে আছেন তার জন্য তার জন্য কি দরকার আছে? সুতরাং ওসিলা দিয়ে দোয়া করা কি যাবে না, হয় বিদাত না হয় শিরক। তাহলে হতো এটা আপনি কি করে বললেন যে হাদিস সহি না? muhabbetinde bulursun, hadis sonuna kadar hadis. Sen adam olsan dua kılırsın ki diye, adam ve hava et son gebeli doğrayı. Et son ge bulursunuz, adam bir çok var bulursunuz, sana bulursunuz. Dujone bulursunuz. Jehetu Kur'an mani je ase, kala, mana tara umoye bullo. Ki bullo? Rabbana zalamna anfusana wa in lam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin. Eko da apra bolena bolena? Eta kaatula amader bapma etwa adi pita wa adi mata tuwa. Je dua diye tara amar kache khoma diye dilen. Sudara bujha gelo ki je asol dua holo Qur'aner je shikha Adam alaihis salam korechilen. Fatalaka রব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ওসিলা দিয়ে দোয়া নয় মুহাম্মদের ওসিলা দিয়ে দোয়া বলা হয়েছে এটা ভিত্তিহীন বুঝতে পারলে দুরবর কথা আপনারা দোয়া করেন না করেন না আর ভিতরে বাংলাতে বাংলাতে বলেন আদি তো বলেন দোয়া কিসে করা ভালো আপনি যদি দোয়ার মানে না জানেন তো আপনি এই দোয়ার সম্পর্কে উদাসীন না সজাগ তাই না আপনি যদি দোকানে যান বা পালাতে যান বাকালাতে গিয়ে আপনি এমন একটা শব্দ বললেন যে শব্দ মানে নিজেই বুঝেন না যে বললেন আমাকে একটা ভোট ভোট দাও কি বললেন ভোট ভোট মানে কি ভোট ভোট মানে জানেন কিছু জানেন না বাকালাতে গিয়ে তিনি বলেন ভোট ভোট দেন তো বাকালাওয়ালা কি দেবে আপনাকে কি দেবে আপনি মনে হল আপনার অন্তরে যদি না থাকে তো আল্লাহ তালা কি দেবেন অন্তর্গামী হবেন কি করে আপনার অন্তরেই তো নেই তবে হ্যাঁ যদি আপনি ভুট ভুট মানে আপনার মনে কিছু ডেকে থাকেন যে ভুট ভুট মানে চশমা তাহলে আল্লাহ দেবেন বা কারাও দেবে না তাই না যদি আপনার মনের ভিতরে থাকে যে ফুটফুট মানে সৌদিয়ার ভিসা আপনি আপনার কাছে বলছেন আল্লাহ আমি একটা ভুটভুট চাই অন্তরে থাকতে হবে এমনি দোয়া করলে হবে না দুঃখ দোয়া করে আল্লাহ সত্যি হবে না অভিলা করাতে হবে না ওয়াসাল্লাল্লাহু আলা কালে কালকে ভালো দেওয়া না আলী বিবাদ হ্যাঁ এইভাবে অভ্যস্তগত ভাবে দোয়া আর অভ্যস্তগত ভাবে দোয়া উনি করি না অনেক সময় আমরা করি কি আল্লাহুম্মা আমিন ইমাম সাহেব যা বলতে তাই হোক ইমাম সাহেব যা বলতে তাই হোক তাই না ইমাম সাহেব কি বলছে আপনার কাছে পাঁচ সাতটা ছেলে মেয়ে ইমাম সাহেবের এখন ছেলে মেয়ে হয় সে বলছে আল্লাহ গো তুমি আমাকে একটা সন্তান দাও তুমি আমাদেরকে সন্তান দাও আপনি বলছেন আল্লাহুম্মা আমিন কি হবে সন্তানের ধারা কমবে না পারবে অথচ আপনার মনে হয় নীতি আছে যারা আর না হোক সামাল সামাল অবস্থা এইভাবে যদি দোয়া করে আর দোয়া অর্থ না বোঝেন হুঁয়ে হা মিলিয়ে দেন তাহলে নিশ্চয়ই সে দোয়া আল্লাহর কাছে কবুল হবে না যারা মুশকিল হচ্ছে কি মানে বুঝি না আমরা আমরা একটা গল্প বলে থাকি আর সত্যি গল্পটা ঘটেছে সৌদি আছে মক্কা এসে হাজিরা হজ করতে আসে কি গো এরকম হজ করলেন ও বাবা সব আর কি গো খালি আজানটা আর সালামটা বাংলা কি বুঝলেন আজানটা বাংলা সালামটা বাংলা কেন বললো বাংলা যেহেতু আমাদের দেশে প্রধানমন্ত্রী আছে বাংলা মনে করে কিন্তু আসলে তো বাংলা নয় বলছে খালি আজানটা আর সালামটা বাংলা বাকি সব আরবি বলছে অথচ আদরের মানে বোঝে না আর সালামের মানে বোঝে না তারপরে রান্না করতে গিয়ে কাজী রান্না করেছে স্টোভে বলছে যাও বা খালা থেকে লবণ নিয়ে এসো লবণ চাই তরকারি দিতে হবে ও বেচারি বাকালে গেছে যে রিয়াল যে বলছে লবণ লবণ বাকালাওয়ালা রিয়ালটা নিয়ে ফ্রিজ থেকে একটা ঠান্ডা প্যাকেট বের করে দিয়েছে ফের মাথা ঘুরে গেছে লবণ বল লবণ চাইলাম যে ঠান্ডা প্যাকেট কেন বের করে দিল, ভাবলো সৌদি আরব উন্নত দেশ হয়তো বা একটা লবণ লিকুইড কচু দেশ ফ্রিজে রাখা থাকে তাই না, কচু এই কচুও ফ্রিজে রাখা থাকে, তখন লবণ হয়তো ফ্রিজে রাখা আছে লবণ থাকতে পারে, দেখো তো খুলে দেখতে খেয়ে দেখতে কি লবণ নয় নুন নয় টক দই, জানি আমি তো লবণ বললাম, লবণ বললাম আমাকে দই দিল, দশটা কিসে জানেন কিসে ভাষা, মানে আমি যেটা বললাম সেটা আমি বোঝাতে পারিনি, আমি যেটা চাই সেটা আমি বাকালাওয়াল আছে দোকানদারকে বোঝাতে পারিনি, তাই আমি যেটা চাই সেটা পাইনি, ঠিক আছে। তাহলে কি বললাম যে যদি কেউ আরবিতে দোয়া করে এবং এটাই হচ্ছে শ্রেষ্ঠ, যে জিনিস আপনি চাচ্ছেন সেই চাওয়া আমার রোগী চেয়েছেন কিনা, সেই চাওয়া আল্লাহ তাহলে আমাদেরকে কোরআনের শিক্ষা দিয়েছেন কিনা, বা দিলে আমরা আল্লাহর কাছে দোয়া করব কিন্তু তার মানে বুঝে করব। মানে ঠিক আছে, রব্বানা আতিনা আমি আল্লাহকে এই দোয়া বলে আল্লাহর কাছে কি চাইলাম এর অর্থ যদি আপনার মনে প্রাণে না থাকে আপনি কিছুই পাবেন না, অন্তর জানি কখন যেমন আপনার অন্তরে থাকবে যে আমি এটা চাচ্ছি, কথা বুঝতে পারলেন, আরবি দোয়া করলে তার অর্থ বুঝতে হবে, এর অর্থ না বুঝলে দোয়া কবুল হবে না। কথা একটা পয়েন্টের কথা আমি বলে দিই, আমাদের হুজুর বললেন যে অনেক মানুষ দোয়া করে কিন্তু দোয়া কবুল হয় না, ঠিক না, আপনি হয়তো অনেক দোয়া করেছেন অনেক কবুল হয়েছে অনেক হয় না, তাহলে দোয়া করা কি খা তাই না, দোয়া করার কি দরকার, দোয়া করার কি দিখা, দোয়া করার দিখা নয়, কেন দোয়া হচ্ছে ওষুধের মতো, ওষুধ খেলে কি রোগ ভালো হয়, রোগ ধরা পড়েছে কিন্তু তবু ওষুধ কাজ করে না, কেন আপনার শরীরের ভিতরে এমন কোন ব্যাকটেরিয়া এমন কোন জিনিস আছে যে কারণে আপনার ওষুধকে কাজ করতে দিচ্ছে না, এইরকমই দোয়া, দোয়া করলেই যে কবুল হয়ে যাবে তা না, দোয়া কবুল না হওয়ার যে কোন কারণ আপনার মধ্যে থাকে তাহলে পরে আপনার দোয়া কবুল হবে না, যেমন একটা কারণ উল্লেখ করেছেন হালাল খেতে হবে, আপনি হারাম খেয়ে আছেন, আপনার পেটে যা আছে হারাম, আপনার গায়ে দেহের যা আছে হারাম, আপনার শরীরের রক্ত মাংস হারাম দিয়ে তৈরি হয়েছে, আর আপনি আল্লাহর কাছে হাত তুলে বলছেন আল্লাহ আমার এই করো আমার ওই করো, আল্লাহ বলেন পান মাইসা যা বলা কি ফেলা তাকে দোয়া কবুল করা হবে, সুতরাং দোয়া করলে বৃথা যায় না, দোয়া কবুল না হয় দোয়া করলে বৃথা যায় না, আমার প্রথম প্রশ্ন হলো বৃথা যদি না যায় তাহলে এই দোয়া করার ফলে কি লাভ আমরা পাই, আগে হাত তুলবেন তারপরে এখতিয়ার করা হবে, যাকে এখতিয়ার করবো তিনি জব দেবেন, কেউ মুখে বললেন না, যদি দোয়া কবুল না হয় বা দোয়া কবুল করে দোয়া করে যেন লাভ না হয় সে দোয়াটা কি বৃথা, কি লাভ হয়, হাত তোলেন কে বলবে, পরিচিত লোক হুজুর পরিচয় পরিচিতকে বলবো অপরিচিত লোক ভালো তাই না, আসল ভাই ভালো করে ঘেরা আসল কে কি জন্য কি হয় দোয়া কবুল যদি না হয় তাহলে দোয়া যদি আল্লাহ তো পারে কবুল না হয় তবু আখেরাতে হয়তো আল্লাহ তার প্রতিফল দিবেন, তাছাড়া প্রতিফল দিবেন, তাছাড়া আল্লাহ আছে তার কোন একটা ভালো মতবাদ থেকে রক্ষা করে হয়েছে সম্পূর্ণ হল না উত্তর, সম্পূর্ণ উত্তর কে দিতে হাত তোলেন বলুন না, একটা বাকিটা বলো। অনুরূপ মুসিবত থেকে মুক্তি দেওয়ার মানে কি জানেন? মনে করুন আপনি আল্লাহর কাছে চাচ্ছেন যে আল্লাহ তুমি আমাকে এইটা দাও, আচ্ছা এইটার মূল্য হচ্ছে 1,00,000 টাকা, কত? 1,00,000 টাকা। আল্লাহ তুমি আমাকে এই দাও, আমাকে এই দাও, আমাকে এই দাও, তার মানে তার মূল্য কত? 1,00,000 টাকা। দোয়া কবুল হলো না। কিন্তু আপনি জানেন না, হুয়ারিপাড়া শহরে সাইকেল নিয়ে চলতে চলতে একটা অ্যাক্সিডেন্ট থেকে আপনি বেঁচে গেছেন, যে অ্যাক্সিডেন্টে আপনার 1,00,000 টাকা খরচ হতো। আল্লাহ আমাকে নিয়ে আসলেন না, আপনাকে 1,00,000 টাকা হাতে দেয়নি কে, কিন্তু হ্যাঁ আল্লাহ তাআলা 1,00,000 টাকা কত ক্ষতি থেকে আপনাকে বাঁচিয়ে নিয়েছে। ওদের দোয়া বিথা যায় না। নম্বর দুই প্রশ্ন, হাত তুলবেন দোয়া বলবেন না, দোয়া মানে কি? হাত তুলুন, দোয়া মানে কি? দোয়া হচ্ছে আরবি শব্দ, দাআ ইয়াদউ দোয়া। দোয়া মানে কি? বললাম আগে মুখে বলবেন না, আগে এখতিয়ার হবে তারপর বেশ। আপনাদের মধ্যে কে বলতে পারবে? বুঝতে বলছেন সবে কদরের দোয়া কি? সবে কদরের দোয়া কি? হাত তুলেন, যেতে বলতে পারবেন হাত তুলেন। হ্যাঁ বলুন, বলুন আপনি, আপনি হ্যাঁ বলুন, আপনি বলুন। বলুন এদিকে দুজন আছে, আচ্ছা বলুন সবে কদরের দোয়া কি জানেন আপনি? দোয়াটা কি সবে কদরের দোয়াটা কি? কেউ সবে কদরে যাবেন না, রাত্রি জাগরণ করেন না, আল্লাহর কাছে দোয়া করেন না, কি দোয়া করুন? মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি সবে কদর পাই তো সেই রাত্রে আমি কি দোয়া করবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই দোয়া, ইনি বললেন, কি বললেন, উল্লেখ করলেন। অথচ আমাদের আমার ধারণা তো সবাই করেন এই দোয়াটা, কিন্তু দেখছি যে কেউই করেন না। এটা এটা হলে পরে হাত তুলতেন আপনি, আপনি মুখেই বলে দিলেন তাই না? তার কেউ নেই, আল্লাহর বান্দা কেউ নেই। আল্লাহ মুত্তাম, আল্লাহ মাইনা কাফুবুন তুহিবুল আফওয়া ফাআফু আনি, কোন কোন বলেন না আল্লাহ মাইনা কাফুবুন কারীমুন তুহিবুল আফওয়া ফাআফু আনি, বলেন না কেউ? আল্লাহ মুত্তাম ঠিক নেবেন, ঠিক নেবেন, কত রমজান আমাদের গেল, আল্লাহ আকবার। বেশ তাহলে আরেকটা মানে জিজ্ঞেস করি, হাত তুলবেন এই যে না সুরা আল মুস্তাকিম, যে হুজুর বললেন না যে আল্লাহ তাদের চাই করে প্রথমে প্রশংসা করতে হয়, তারপরে তারপরে সুরা ফাতিহাই হচ্ছে আমাদের কি মেন মোনাজাত দোয়া, এবং আমরা আল্লাহ তাদের প্রশংসা করে বলি এই যে না সুরা আল মুস্তাকিম। এর মানে কি? আগে মুখে বলবেন না, একদম সঠিক পথটা ফল মানে আর একটু ঘুরিয়ে বলেন, সঠিক পথ মানে নয়, আপনারা পাশ থেকে বলে দিলে তো পেটে প্রথমটা বেকার যাবে, এটা সময় বেশি লাগবে, ওনাকে বলতে দেন, যাকে বলতে পারলাম সেই বলতে, বুঝতে পারলে কি হবে এবারে? সঠিক না, সহজ সহজ সঠিক আর সহজের মধ্যে পার্থক্য কি? সঠিক মানে সরল হলো, সরল মানে সোজা, মুস্তাফি মানে সোজা, যদিও মানে একই সঠিক, কিন্তু আসল অর্থটা হলো সরল চাপ প্রথম। আপনারা হুজুরের কাছে বদর যুদ্ধের ঘটনা শুনছিলেন, আপনারা বলতে পারবেন বদর যুদ্ধে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতজন লোক নিয়ে বদর যুদ্ধে গিয়েছিলেন? তারা কথা বললেন না মুখে, আর সেই সেই পথে কয়েকজন লোকের জন্য যুদ্ধে জয় হয়নি, বরং আল্লাহ তাআলা সঙ্গে তার সঙ্গে 5000 ফেরেশতা পাঠিয়েছিলেন। সে যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কতজন লোক ছিল, কতজন সাহাবী ছিলেন? যারা পেয়েছেন তারা হাত তুলবে। 319 জন আর দুটো আছে। এবার বলুন আমি একটা যেভাবে আপনারা শুনলেন ওয়াজ শুনলেন দোয়া সম্পর্কে, আমি একটা দোয়া বলছি, এই দোয়া করা যায় যে না যায় বলবেন, কিন্তু মুখে বলবেন না, হাত তুলবেন। দুঃখ যদি দিও বহু সত্যি দিও সহিবারে, জীবন আমার ধন্য করো তোমার বাণী বলিবারে। দুঃখ যদি দিও প্রভু সত্যি দিও সহিবারে, এই দোয়া আল্লাহর কাছে পড়া যায় না যায় নয়, হাত তুলবেন মুখে বলবেন না। এবারে যদি কাউকে জিজ্ঞেস করেছে বলবে না যায়, তাই না? কিন্তু হাত তুলুন, হাত তুলুন, যায় না, যায় না। কিন্তু তাকে বলতে হবে কেন হাত তুলুন, কে বলতে হবে কেন যায় নয়। আল্লাহ তুমি আমাকে দুঃখ যদি দাও তো আমাকে ধৈর্য ধরার শক্তি দাও, এই কথাটা বলা যাবে না। কেন কেন না আল্লাহ কাছে আল্লাহ তুমি যে আমাকে দুঃখ দাও তাহলে ধৈর্য ধরার শক্তি দাও, এই কথা বলা যাবে যাবে না। হ্যাঁ আর কি করবো, আপনি পছন্দ করবো যাবে না, দুঃখ চাওয়া আমি দুঃখ চেয়ে নিচ্ছি না, ধৈর্য চাওয়া মানে কি দুঃখ চেয়ে নেওয়া, তো খবরদার এভাবে আল্লাহ কাছে ধৈর্য চাইবেন না। হ্যাঁ আপনাদের দুঃখ এসে গেলে তখন আপনি বলতে পারেন যে আল্লাহ তোর দুঃখ এসে গেছে, তুমি আমাকে ধৈর্য দেওয়া আল্লাহ তুমি দুঃখ দিতে ধরতে পারো না, আমাকে দুঃখ দেবে না, দুঃখ চাই না আমি, ঠিক আছে? এই হচ্ছে পাক্কা পক্ত ভাবে মজবুত ভাবে আল্লাহর কাছে দোয়া করা যাবে। আর একটা আছে, আপনারা শুনলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা অবস্থায় ওই যে উটের যাই হোক গর্ভাশয় কিংবা নারী হয়ে যাই হোক তাহলে দেওয়া হয়েছিল, তারপর তিনি বদুয়া করলেন 5 জন ব্যক্তির উপরে। সেই 7 জন ব্যক্তি এক যুদ্ধে গিয়ে মারা গেছিল, সেটা কোন যুদ্ধ? হাত তুলবেন মুখে বলবেন না। সেই 7 জন ব্যক্তি আল্লাহ নবীর দোয়া কবুল হওয়ার ফলে এক যুদ্ধে গিয়ে মারা গিয়েছিল, খুন করা হয়েছিল, হত্যা করা হয়েছিল, সেটা কোন যুদ্ধ? আরে কালা দেখা, এবার বলুন আপনাদের কোন প্রশ্ন থাকলে, আপনাদের কোন প্রশ্ন থাকলে আপনারা বলুন। আপনার কোন প্রশ্ন আছে? আমরা দেশে আমরা মহাত্মের পরে নিয়ন্ত্রণ আমি বলি, আর হাত গুলো আমরা মুখে মশা দিই, আপনার যে প্রশ্ন, সে প্রশ্ন হচ্ছে ফরজ নামাজের পর যে মোনাজাত করা হয় এবং তারপরে যে আমিন আমিন বলা হয়, জামাতুল মোনাজাত এবং তারপরে মুখে হাত বোলা হয়। ফরজ নামাজের পর মোনাজাত আপনার কাছে চলে যাবে নেই, আর নেই মানে কোনো কারণ নিশ্চয়ই আছে। কারা পরিচিত হয় না, মদিনা শরীফে মদিনা মসজিদে হয় না, কোনো মসজিদে হয় না, আমাদের দেশে কিভাবে চালু হলো, কিভাবে হলো, নিশ্চয়ই ডাল মেকুচ কালা হয়। আমাকে এক ভাই জিজ্ঞেস, হুজুর সৌদি আরবে কোনো অলিয়া উলিয়া নেই? এবং কেন অলিয়া উলিয়া নেই মানে দেখছি কোনো মাজার টাজার দেখছি না, বুঝতে তার মানে অলিয়া উলি মাজার থাকলেই যার মাজার তৈরি করবেন সেই হচ্ছে অলি। তো আমাদের কাছে মাজার গুলো হলো কি করে আর এখানে নেই কেন? তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। ফরজ নামাজের পর মোনাজাত বিদাত কেন? হুজুর বললেন যে কোন দলিল নেই, আপনি হুজুর মানুষ তো নাকি? হুজুর না যাই হোক, তো ফরজ নামাজের পর মোনাজাত জামাতে মোনাজাত করা হয় তার কোন দলিল নেই, বুঝতে পারলেন? যে কি রাজটা করতাম আমি নিঃশ্বাসন করা দেওয়ার পর যেমন তকবীর বলতেন, আল্লাহ আকবর বলতেন, তারপর আস্তাগফিরুল্লাহ তিনবার বলতেন, আল্লাহ আহমান তারপর এসব বলতেন, আর মোনাজাত করতেন না। করতেন না মানে কি হাত তুলে জামাতি মোনাজাত করতেন না, কোনো কোনো সময় দোয়া করতেন যেমন ফজরের পর আল্লাহ মাইনিয়া সালু কাইম মান্না সালু কালবাই বা আমাদের মোদাকাব্বালা বলতেন, আল্লাহ মাসিনী আগা বা কিয়া মাতা বা ইবাদত করতেন, কিন্তু হাত তুলে নয় এবং জামাতি ভাবে তো নয়, কোনো প্রমাণ নেই। এই জন্য ফরজ নামাজের পর হাত তুলে জামাতি মোনাজাত হলো বিদাত। দু নম্বর হচ্ছে যে যদি কেউ দোয়া করে, দোয়া করার পর হাতটাকে মুখে বোলানো, এ ব্যাপারে হাদিস আছে কিন্তু সে হাদিস সহি নয়, এই জন্য ওরা আমরা বলছেন এটা বিদাত। আপনি দোয়া করবেন, দোয়া করার পর দোয়া যখন শেষ হয়ে যাবে তখন হাতটা এভাবে নামিয়ে নেবেন আর মুখে বোলাবেন না, ঠিক আছে? আপনারা এখানে জুমার নামাজ করেছেন, জুমার নামাজের সময় দেখবেন কোন কোন সময়ে সৌদিরা হাত তুলে দোয়া করে, দেখেছেন না? দেখেন কোন সময়? উদ্বার সময়। কোন সময়? উদ্বার শেষ সময়ে শুধু দোয়া করলে কি হাত তোলে নাকি বিশেষ এক সময়ে? কোন বিশেষ সময়টা? পানি চাওয়ার সময়, বৃষ্টি চাওয়ার সময়। শুধু দোয়া করলে হাত তোলে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ন্ত্রণে ওখানে খুতবাতে হাত তুলে দোয়া করে, কেবল বৃষ্টির জন্য যখন তিনি পানি কি বলে দোয়া করতে তখন তিনি হাত তুলতেন। এই জন্য দেখবেন ইমাম সাহেব হাত তুলে আল্লাহ আহমাদ কিনা, আল্লাহ আহমাদ কিনা বলে থাকে, তাই না? এবং সবাই হাত তুলে দোয়া করে এবং আমিন আমিন বলে। তো মোট কথা এই সময়ে কেবল তাও দেখেন গোটা খোঁজবার ভিতরে বহু দোয়া হয় কেউ হাত তুলে না, কিন্তু যখনই বলে আল্লাহ আহমাদ কিনা তখনই হাত তুলে দোয়া করা হয়। যেহেতু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেমন করেছেন ঠিক সেখানে সেইরকম ভাবে দোয়া করতে হবে। হুজুর অনেক আদব বললেন যে দোয়ার জন্য উজু করতে হবে, দোয়ার জন্য কেবলা মুখ হতে হবে, যেমন আমি বললাম যে আমাকে পুরস্কার দেবেন, আপনারা বললেন সালাম আলাইকুম মাশাআল্লাহ আমার বিয়ে হলো ভাই, মাশাআল্লাহ আপনার বিয়ে হয়েছে, আপনি তখন দোয়া দেবেন তাই না? বারাকাল্লাহু লাক ওয়া বারাকালাইকা জামা বাইনা ফাযিলাই কি কেবলা মুখ হতে হবে? উজু করতে না, উজু করতে আমি আপনাকে একটা উপহার দিলাম দিয়ে আপনি বললেন জাযাকাল্লাহ খাই, এটা দোয়া তাই না? এই দোয়াটা কি উজু করতে হবে? আপনারা হুজুর উজু করে আছে যে উজু করে তারপর বলবেন কেবল সেটা আমি জাযাকাল্লাহ খাই না, সব দোয়ার জন্য না, বিশেষ দোয়ার জন্য, বিশেষ বিশেষ দোয়ার জন্য আপনি এই সমস্ত আদব মানবেন। যেখানে সেখানে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করেছেন এবং দলিল সহ বলা হয়েছে সেই সেই সময়ে আপনি কখনো হাত তুলে কখনো না তুলে যেখানে যেমন করতে হয় সেখানে, যেমন বলা হয়েছে যে আজানের পর যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করে এবং এই দোয়া বলে তাহলে তার জন্য আমার সুপারিশ অনিবার্য হয়ে যায়। কোন দোয়া? না, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল কায়িমা, এটাকে হাত তুলে করতে হবে? না, মানে হাত তুলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো কোনোতে নাজেলা করেছেন, কোনোতে নাজেলা মানে হচ্ছে মুসলমান মুসলিমদের বিপদ এবং কাফেরদের জন্য বদদোয়া করেছেন ফরজ নামাজের শেষ রাকাতের রুকুর পরে, হাত তুলে না হাত না তুলে, হাত তুলে তখন আমরা সবাই হাত তুলি যে সেখানে কোন বেদনের কোন ফল আসলো আসলো অনেকে হাত তোলে, যেখানে হাত তোলার কথা আছে সেখানে হাত তুলবো, কিন্তু যেখানে হাত তোলার কথা নেই যেখানে এমনি তোলার কথা আছে সেখানে যেমন জানাজার নামাজ যখন মৃত ব্যক্তি দাফন করি কবরস্থানে গিয়ে দাফন করি, দাফন করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো, কারণ তাকে এখনই কবরে জিজ্ঞাসা করা হবে। এখানে প্রমাণ নেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন, দোয়া করলেন না সাহাবীরা সবাই হাত তুলে আমিন আমিন বলতে লাগলেন, কিন্তু আমার কাছে কি রেওয়াজ আছে, হ্যাঁ দাফন করার পর লোক দেখেছেন আপনারা ঠিক পড়বেন আমাদের পর ঈদের নামাজের পরও এরকম অবস্থা। তারপরে বিয়ে পড়ানোর পর বিয়ে পড়ানোর পর দোয়া কি বললাম, বিয়ে যে ব্যক্তি নতুন বিয়ে করো তাকে দোয়া পাড়া করলে আমরা দোয়ারে কাটাই পাঠা মাইকে পর কি খেয়ে তাই না মুখে বলি তো হয়, কিন্তু না তার বিয়ে পড়ানোর পর ঘটা করে ইমাম সাহেব হাত তুলে আল্লাহ তুমি এই দম্পতিকে শুদ্ধ ওই করো ওই করো সেই করো সবাই আমি আল্লাহ আমি এসব ঘটা করতে চেয়ে নদীগুলো সব বিনা দলিলে চলে আসা। যেমন দেখবেন কোন কোন বিয়েতে আপনারা নিশ্চয় বিয়ে না করলেও বটে দুটো গেছেন দেখেছেন বিয়ের আগে বিয়ের পড়ার আগে আল্লাহম্মা সাল্লি আলা দেখেছেন কি বয়সে মিলাদ বলে, বিয়ে পড়ানোর আগে মিলাদ কিংবা পরে মিলাদ করে এটা কি না, বিয়ে পড়ানোর পরে ঘর নতুন ঘর করার পরে নতুন সিনেমা হল খোলার পরে হয়তো বা বেশাখানা খোলার পরেও হয়তো মিলাদ করে, হ্যাঁ নাউজুবিল্লাহ মিন যায় সুতরাং এই মিলাদে মিলাদের পদ্ধতি সব মিলাদ গেল না মিশন বেশ ছিল না ছিল না তোমার তো মিলাদ কোথায় কোন সময় যে মজলিসে মজলিসে যখন জলসা জুলুস হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেই হবে, কারণ যে মজলিসে আল্লাহ নবীর উপর দোয়া পাঠ করা হয় না সেই মজলিস ত্যাগ করে গেলে কিয়ামতের দিনে আমাদের আফসোস হবে বা কমই হবে। তো এই জন্য প্রত্যেক মসজিদে আল্লাহ নবীর কাছে আপনি দরুদ পাঠ করতে হবে, কিন্তু দরুদ পাঠ মানে এই নয় যে সমস্তরে সবাই মিলে একসাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দেখবেন একসঙ্গে হুজুর খাইতে শুরু করে দেন তারপরে হুজুর চা খান আর বাকি লোকে তাই না হুজুর খাইতে শুরু করে দেন তারপরে বাকি লোকে দুটি দিলে বলতে থাকে আর হুজুর তখন চা খেয়ে নেন এরকম হয় না এগুলো সব পিতা সব পিতা। তেমনি ওই যে কালেমার দিকে লা ইলাহা ইল্লাল্লাহ লা শর্ণ আপনারা বলতে লাগলেন মানে ঠিক একই সিস্টেম এগুলো আপনারা শুনবেন বড় বড় বক্তারা সব এরকম ব্যবহার করে থাকে কিন্তু এগুলো সব বিদাত বিদাত বুঝতে পেরেছেন। সুতরাং যে জিনিসটা শুনলে আমরা গ্রহণ করবো বিদাত আমরা বর্জন করবো, আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা শুনলাম যে আমল করতে পারি এবং সঠিক শিক্ষা শিখতে পারি। আপনারা এখানে এসেছেন ইনশাআল্লাহ অনেকে জ্ঞান খুলে গেছে, নতুন ভাই তাদের একটু মানে বুঝতে পারছেন ডিস্টার্ব হবে যে কিরকম এরা কি মুসলমান আমাদের দেশে নিজের দেশে এরাই কি, এরা অনেকে মনে করে আমার দেশের মুসলমানদের খাঁটি মুসলমান আর এখানে সব নকল মুসলমান। আর এখানে ওই এলো এখানকার ভাষা আর কি যে ভাষায় আছে কোরআন সেই তর্জমা হয়ে আমাদের দেশে গেছে, অথচ অনেকে মনে করে দুঃখের দিচ্ছে যে আমাদের দেশের হুজুর রাই বেশি বড়, এটা বড় দুঃখের কথা। সুতরাং যারা এসেছেন আল্লাহ তাদেরকে উদাহরণ দিয়েছেন তারা শুনে নেন আপনারা দেখুন যে এখানকার আমল কি হচ্ছে আপনার দলিল চান দলিল সহকারা তো কোনো কোনো বিষয় আছে অর্থ নিয়ে বিশেষ ইসলাম আছে থাকতে পারে কিন্তু বড় বড় বিষয়ে খবর দাও আপনি কোনো কারো কথা শুনবেন না। মহান আল্লাহ বলছেন ভবিষ্যের ইবাদ আল্লাযীনা ইস্তামিউনা ওয়া ক্বাউলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আমার সেই বান্দাদেরকে সুসংবাদ দাও যারা কথা শুনে কথা বহু কথা শুনে কিন্তু কিন্তু সেই কথা অনুসরণ করে যা সব থেকে উত্তম। হাসান মানে কি আর আহসান মানে সবচেয়ে উত্তম, হাসান মানে উত্তম হাসান মানে ভালো কিন্তু আহসান মানে সবচেয়ে ভালো। আপনি কোনটাকে ভালো মনে করছেন, আপনি এর কাছে একরকম শুনছেন ওনার কাছে একরকম শুনছেন আমার কাছে একরকম শুনছেন কোনটা মানবেন আপনি, আপনার হৃদয় যাকে সব থেকে ভালো মনে করে যদি মনে করেন যে আমার গ্রামের ইমাম সাহেবই সব থেকে বড় আলেম ঠিক আছে চলুন দেন, আর এবার না সৌদি আরবে যেখানে ওই আর কি সব কিছু সেখানে সেখানকার ইমাম সাহেবরা ঠিক আছে আপনি আমার ভাই আসতে আসছেন আল্লাহ বলছেন উলা ইসলাম লাগি না হাবা হোমুল্লাহ আল্লাহ তাদেরকে হিদায়ত করেছেন হিদায়ত করেন ওয়া উলাইকা হুমুল আলবাব আল্লাহ তরফ থেকে সার্টিফিকেট দেন আল্লাহ বলছেন তারাই হচ্ছে জ্ঞানী মানুষ। যদি আপনার উদাহরণ থাকে আপনি এভাবে উদাহরণের সবকিছু সঠিকটাকে গ্রহণ করে নিতে পারেন, আপনি হচ্ছেন জ্ঞানী মানুষ আল্লাহর তরফ থেকে সার্টিফিকেট। আর তার মানে হচ্ছে যদি আপনার মনের ভিতরে অনুদরতা থাকে, গোড়ামি থাকে, হট ধর্মীটা থাকে, হটকারীটা থাকে, তাহলে জানতে হবে যে আপনি জ্ঞানী নন। কারণ জ্ঞানীরা কোনোদিন গোড়া হয় না, জ্ঞানীদেরকে সঠিক। আপনি জানেন যদি স্বর্ণ বা সোনা কাদায় পড়ে থাকে, পায়খানায় পড়ে থাকে, তো নাপিতকে বলবেন ছি ওটা কাদায় আছে, ওটা এটা কি জ্ঞানীর কাজ? জ্ঞানীর কাজ হলো স্বর্ণ যেখানেই পড়ে থাকে, স্বর্ণ হচ্ছে আমার অর্থ, আমার সম্পদ, যেখানে পড়ে থাকে আমি সেটাকে গ্রহণ করব, এ হচ্ছে জ্ঞানী মানুষের কাজ। এই জন্য জ্ঞানী মানুষ যেখানেই দেখবে যে সঠিকতা, সরলতা, আলো, উজ্জ্বল, স্বর্ণ, সেখানে সে গিয়ে গ্রহণ করবে, এই হচ্ছে জ্ঞানী মানুষ। আর এই জ্ঞানী সার্টিফিকেট কোথেকে পাবে? আল্লাহর পক্ষ থেকে। আর যদি গোড়ানি থাকে, উদারতা না থাকে, তাহলে আপনি আপনি জ্ঞানী নন, আপনি এখন অজ্ঞানী, আপনি অজ্ঞ, আপনি মূর্খ, এবং আপনি যা বলবেন নিজেকে তাই। এই কথা রাগ করার কিছু নেই, যেহেতু মহান আল্লাহ বলছেন তারাই হচ্ছে জ্ঞানী, আর তার মানে হচ্ছে বাকিরা হচ্ছে অজ্ঞানী। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে না? শেষ না বলুন। যে লোকটা বাংলাদেশের যে কোনো স্থানে বক্তব্য দেয় বা ওয়াজ মাহফিল করে, দেখা গেছে তার পুরস্কার লাগে কিংবা বাস্তব লেখা থাকে আন্তর্জাতিক সম্পন্ন বক্তা, এখন 100 আলোর মতো লোক তার সম্বর্ধনা দিয়ে উপরোধ হয়ে গেছে। আমরা যারা সাধারণ দর্শক কিংবা যারা একেবারেই কিছু বোঝে না, তারা কোন পথে বেছে নিবে? তারা তো সোজা আসবে। একটু আগে বললাম কোন পথে যাবে, একটু আগে বললাম আপনি মনকে উদার রাখুন, যে আপনি বিচার করুন ওরা ঠিক না এরা ঠিক। প্রত্যেক মানুষের জন্য এটা ফরজ যে সে সঠিক পথ অনুসন্ধান করবে, তারা বলে পারি বা আলা করলে মধ্যে সে অনুসন্ধানটা হবে এবং দেখবে যে কোনটা সত্য, একটা ধরলেই হবে না, সত্য গ্রহণ করতে হবে। আল্লাহ তালা বলছেন কখন উমা আসা দেখি তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, জেনে শুনে মিথ্যাবাদীদের সঙ্গী হবেন না। আপনি আপনার মনকে বলছেন, আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন ইস্তাল তেকালবার ওয়াইন আফতাকাল মুফতুন, বহু মুফতি এই তোমাদেরকে ফতোয়া দেয়, তবু তোমার সেই ফতোয়ার কথা তোমার হৃদয়ের কাছে ফতোয়া দাও, তার মানে কম্পেয়ার করো, ওজন করো, তুলনা করো, কার কথাটা ঠিক, যেটা ঠিক সেটাকে গ্রহণ করে, যেটা আপনার ইচ্ছা হলো খেয়াল খুশি হলো তা না, যেটা দলিল ভিত্তিক সেটার আপনি অনুসরণ করুন, এটা উদার মানুষের কাজ। অতএব আপনি যদি আমি আপনাকে বলি যে এটা ঠিক, আপনি বলেন তাহলে হুজুর আমাদের ক্ষেত্রে হুজুরা কি বোঝেন না, তাহলে আমি আপনাকে পাল্টা প্রশ্ন করবো যে সৌদি আরবের হুজুরা কি বোঝেন না? আপনার উত্তর যেটা, আমার উত্তর সেটা, শুধুমাত্র বিবেক খাটাবে, যেটাকে ভালো মনে করবেন তা সত্ত্বেও যদি আপনি যেটাকে ভালো মনে করে আমল করেন ইনশাআল্লাহ পরিত্রাণ পাবেন। আর যদি আপনি জ্ঞান না খাটান, আল্লাহ তাআলা তো জ্ঞান খাটাতে বলছেন না আল্লাহ তুমি তা না আল্লাহ তুমি তা ফেলুন এই কত রকম আছে যে জ্ঞান খাটাতে বলা হয়েছে। আপনি যদি জ্ঞান না খাটান, মানে আমার বাপ দাদা যা করে রেখে দাদু কমতি হন, তাহলে কিন্তু পরিষ্কার পাবে না। হ্যাঁ, তারা ওইটা নিয়েই থাক, কিন্তু যখনই শুনবে যখনই জানবে যে এটা ঠিক না আর একটা জিনিস ঠিক, তার সত্যি তারা তা গ্রহণ না করে, তাহলে তো হিসাব হবে, তাহলে অবশ্যই হিসাব হবে। এক শ্রেণীর মানুষ আছে যারা সত্য জানতে পারে না, আপনারা জানেন কেয়ামতের দিনে তিন শ্রেণীর মানুষের হিসাব হবে না, কেয়ামতের দিনে তিন শ্রেণীর মানুষের হিসাব হবে না। এক শ্রেণীকে যাদের কাছে ইসলাম পৌঁছায়নি, কিন্তু ইসলাম পৌঁছেছে, অথচ সে ইসলাম সম্পর্কে অনুসন্ধান চালালো না, খবর দিল না, জানলো না, কিচ্ছু না, তাকে কি করা হবে? তার হিসাব হবে সে জাহান্নামে। আর দু নম্বর কে? যার জ্ঞান নেই, জ্ঞানহীন পাগল। তিন নম্বর কে? কার শিশু? কাফেরদের শিশু, কাফেরদের শিশু, মুসলিমদের শিশু জান্নাতে যাবে, কিন্তু কাফের শিশু তাকে কি করা হবে? তার হিসাব নাই, কিন্তু পরীক্ষা নেওয়া হবে, তিন শ্রেণীর মানুষ মানুষকে পরীক্ষা নেওয়া হবে। প্রশ্ন শেষ, আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ বলুন। কলম দেওয়া হচ্ছে শূন্য, যদিও ওয়াজের নয়, যেমন দাড়ি বাড়ানোর ব্যাপারে যে দলিল আছে, কলম ব্যবহার করার জন্য সাদা ফুলকে রঙিয়ে ফেলার জন্য একই দলিল আছে, তবুও ওলামারা বলছেন ওটা সেম, এটা সব, মানে ওটা কর্ম গত এটা ছাড়া মানে থাকতে হবে বর্জনগত, এই জন্য এটা হচ্ছে কষ্ট বেশি, এই জন্য এটাকে ওয়াজিব বলছেন না কিন্তু সুন্নাত বলছেন। চুল দাড়ি সাদা রাখতে হয় না, কি রাখতে হয়, রঙিয়ে নিতে হয়, কিন্তু কালো রং লাগানো যাবে না। কালো আবু বকরের যেটা জানো আব্বা আবু মহাবাদে যেমন আনা হলো, তার সাদা আমাদের দেশে কাশ ফুল যেমন দেখেছেন সাদা হয় ওই রকম স্বাভাবিক ভাবে সাগামা ফুল আরবে আছে সাগামা। তো আল্লাহ বললেন যে একে কি বলে সে এই মানে সাদা রংটা পালতে দাও যেন একটু সওয়াল কালো রং থেকে একে দূরে রাখো। আর অন্য একটা হাদিসে আছে যে আমার মতে কিছু লোক হবে যে লোকরা পায়রা বা কবুতরের ছাতির মতো কালো পরক ব্যবহার করবে, তারা জান্নাতের সুগন্ধও পাবে না। সুতরাং কালো রং লাগাবেন না, কালো বলতে কালো রঙ কি লাগাবেন, কালচে লালচে বন্নি বাদামি যাকে বলে অন্য কিছু রং, কালো ছাড়া যে কোনো রং হয় যেন মানে খাঁটি কালো না হয়। মেহেন্দি লাগান কিন্তু মেহেন্দি একটু লাল লাগে, লাল অনেকে আছে লাল মতো যদি খারাপ লাগে না ঠিক আছে, ওর সঙ্গে একটু কালো মিশিয়ে দেন তাহলে লালচে কালচে হয়ে যাবে, লালচে কালচে বাদামি ব্রাউন এসব যে রং গুলো আছে না তাতে সমস্যা নেই। কালাটা লাগালে হারাম, কালা লাগালে হচ্ছে হারাম। যদিও অনেকে বলেছে যে বুড়ো অবস্থায় লাগানো যাবে না কিন্তু যুবক অবস্থায় যাবে অনেকে বলছেন, কিন্তু না সঠিক ক্ষেত্রে এটাই যে কোনো অবস্থাতে লাগানো যাবে না, বরং কালো ছাড়া অন্য রং ব্যবহার করুন, নীল রং ব্যবহার করুন, বাদামি রং ব্যবহার করুন, লালচে কালচে যে তেলে পোকা বলে না পারা তেলে পোকা আর তোলার মতো যে ব্যবহার করুন সমস্যা নেই। এখন তো বর্তমানে বহু রকমের রং পাওয়া যায়, জানি না আমাদের দেশে সব সবসময় পাওয়া যায় না, কিন্তু এখানে তো দোকানে গেলে কত রকমের রং শরীরে দিলে আপনি পড়লে পরে দেবে, কিন্তু কালো রংটা ব্যবহার করবেন না, খাঁটি কালো ব্যবহার করবেন না। আবার আর প্রথমে ইসলামী যদি ইসলামী ব্যাংক সত্যি হয় তাহলে করা যাবে, কিন্তু অনেকে বলছে হুজুর ইসলামী ব্যাংক নাম দিয়েছে কিন্তু তলায় তলায় সুদি কারবার আছে, তাহলে কি করে বলবো যে করা যাবে? এটা আপনারা দেখুন যে আপনাদের ব্যাংকটা আসলে ইসলামী কিনা, কারণ সবাই তো ইসলামী ইসলামী বলে কিন্তু অনেক দেখা যায় যে তোরা ইসলামী নেই, তাই না? এখন যদি মনে করেন যে না সেখানে সুদি কারবার আছে তারা সুদের সুদের উপর ঋণ নেয় তাহলে হবে না, ওদের তাহলে সুদি কারবার হবে। আর যদি বলেন না ওরা সত্যিই ইসলামী, তারা লভ্যাংশ দেয়, তারা ব্যবসা করে ব্যবসার উপরে লাভ দেয় এবং লাভ নেয় তাহলে প্রথম এটা আপনারা তাকি করে আপনারা দেখুন। আর কিছু বলতে আছে আমরা বাংলাদেশে যেরকম যেগুলাটা মানুষ মৃত্যু তারিখ হয় যেগুলাটা কারণ বসতে অনেক কারণ আল্লাহ আমার তো জানা শুরু করি মনে এই মধ্যে আমার গান নিয়ে গেল আমি তার নাম কি ধরে বেটাই আমার এত মানুষ কইতেছে আমি ওই মধ্যে জড়িত হইলাম না, তাতে আমার মানে কোন পর্যায়ে যাবো কোন থেকে না পরিষ্কার জানেন যে ব্যক্তি যদি গোনার দিকে 100 জন 1000 জন যায় তবু আপনি একাই 100। আল্লাহ আল্লাহ সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যদি তুমি একাও হয় যদি তুমি জামা যে যদি যেটা হক সেটাই হচ্ছে জামা, যদি তুমি একা হওয়া শুনতে পারছে একা হলো সেটি সেটাই হচ্ছে জামা। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম কানা উম্মাতান কানিতা, উম্মত ছিলেন, উম্মত মানে জামা, কিন্তু আল্লাহ নবী ইব্রাহিমকে কি বলা হয়েছে উম্মত বলা হয়েছে। আপনি যে হক পদে থাকেন তো আপনি সঠিক, আপনি হচ্ছেন জামাত, আর যতই লোক বেশি হবে সংখ্যা গরিষ্ঠতা হকের দলিল নয়। জানেন আপনারা জাহান্নামে কিয়ামতে যখন হিসাব হবে তখন বেশিরভাগ লোক জান্নাতে যাবে না বেশিরভাগ লোক জাহান্নামে যাবে? জান্নাতের সংখ্যা বেশি না জাহান্নামের সংখ্যা বেশি? জান্নাতের সংখ্যা বেশি না জাহান্নামের সংখ্যা বেশি? কেন কটা যাত্রা জান্নাত হচ্ছে 8টা, জাহান্নাম কটা? 7টা, কিন্তু জাহান্নামই বেশি হবে তাই না? কত হবে, কিরকম পরিমাণ হবে, পার্সেন্টেজটা কেমন হবে জানেন আপনারা? আর পুরস্কার নেই, পুরস্কার থাকলে হ্যাঁ তোর কথা তুমি আছে, তুমি এর কথা বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইহুদি 71 ফেরকা আর খ্রিস্টান 72 ফেরকা আর আমার মত 73 ফেরকায় বিভক্ত হবে, বাহান্ন ফিরকা জাহান নামে যাবে, একটি ফিরকা। এটা শুধু আমাদের উন্মতের ভিতরে, বুঝতে পারছেন কিন্তু আমি কেমন কথা বলছি। ক্রিয়ামতে যত মানুষ আছে, যেমন ইহুদি খ্রিস্টান দেখুন যত ধর্ম আছে আর না আছে, বিধর্মে আছে নাস্তিকালে যা আছে, এদের মধ্যে কি পার্থক্য দিতে জাহান নামে যাবে আর কি কথা জানাতে যাবে? আর দশ জোর যাবে জান্নাতে, তাহলে তো হয়ে গেছে কাজ। হান্ড্রেড পার্সেন্ট জাহান নামে গেলে কি করে? তাহলে তো আপনিও জাহান জাহান নামে যাবে, তো আমিও তো জাহান নামে যাবে, তো তাহলে বলছেন যে জাহান নামে যাবে। হান্ড্রেড পার্সেন্ট করে তো আপনিও যাবেন, তাই না? হাজারে নশো নিরানব্বই জন জাহান নামে যাবে, হাজারে নশো নিরানব্বই জাহান নামে যাবে, আর একটি মাত্র জান্নাতে যাবে। আজ বুঝতে পারছেন? যারা বিধর্মী, যারা হকে নেই, আপনি জানেন যে মানে হকের বাইরে আছে, বাতিলে আছে, বাতিল পড়ছি, তাদের সাথ দেবেন না, কারণ আপনি জানেন যে এটাই হচ্ছে হক। যদিও আপনি একা হন, আপনি একাই হকে প্রতিষ্ঠিত থাকবেন, বাতিলের সাথ দেবেন না। হ্যাঁ হ্যাঁ, যদি কোন অমুসলিম থাকে, যদি বলে যে সাময়িক ভাবে তার সঙ্গে খাওয়া যায় কিনা, তার একটু নাপাক কিনা, তাহলে আমি বলবো তার সঙ্গে একই প্লেটে খাওয়া যায়, সে যেখানে স্পষ্ট প্রবেশটা নাপাক নয়, ঠিক আছে। নম্বর দুই, যদি আপনার রুমে কোনো অমুসলিম পড়ে, তাহলে আপনি তার সঙ্গে সেই রকম ব্যবহার করবেন যাতে সে মুসলমান হতে উদ্বুদ্ধ হয়, এমন ব্যবহার দেখাবেন না যাতে সে আপনার প্রতি ঘৃণা পোষণ করে, ইসলামের প্রতি ঘৃণা পোষণ করে, এবং সে ভাবে যত মুসলমান আছে সব হচ্ছে এই লোকটার মতো। আপনি তার সঙ্গে এমন ব্যবহার করবেন, কেমন ব্যবহার করবেন, যাতে সে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ হয়, অনুপ্রাণিত হয়, ঠিক আছে। সাথে রাখবেন, খাওয়াবেন, কিন্তু উদ্দেশ্য কি থাকে? বিকর্ষণ সৃষ্টি করেন, তাহলে তো আপনি সাইকেলের মতো থাকেন। অথচ আল্লাহ আপনার মধ্যে না, যদি তোমার তারা একটা লোক হৃদায়ত পায়, তো লাল উঠনি অপেক্ষা উত্তম, শ্রেষ্ঠ সম্পদ অপেক্ষা উত্তম। সুতরাং তার সঙ্গে ব্যবহার করবেন, এমন ব্যবহার দেখাবেন যাতে সে আপনার কাছ থেকে এই ধারণা না পায় যে ইসলাম হচ্ছে এরকম আর মুসলমান হচ্ছে এত নোংরা, এত খারাপ, ঠিক আছে। আর উদ্দেশ্য কি হবে? যে আমি তাকে আকর্ষণ করব। আর কোন প্রশ্ন আছে? বাবা মা মৃত্যুর পর তাদের জন্য কি করণীয় আছে? সব থেকে বড় যেটা করণীয়, শ্রেষ্ঠ করণীয়, সেটা হচ্ছে দোয়া। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন বাবা মায়ের জন্য। ছোট্ট একটা দোয়া আছে, নামাজের শেষ অংশে, নামাজের পরে নয়, নামাজের শেষ অংশে, মানে সালাম ফেরার আগে। উনি কি কোনো প্রশ্ন করছেন? ওনার কোনো প্রশ্ন আছে? না কি বললাম, মা হবে দিতে পারে পরে, তার জন্য সব থেকে শ্রেষ্ঠ কর্ম হল কি? দোয়া। দোয়া করবেন, ছোট্ট একটা দোয়া, নামাজের শেষাংশে সালাম ফিরার আগে, দোয়া কবুল হওয়ার সময়, নামাজের পরে নয়, ঠিক আছে। অতএব সেই সময় খালি ছোট্ট একটা দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। যদি আপনি শেষ সন্তান হন, ভালো সন্তান হন, এই দোয়া আমার কাছে কবুল হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। একদম সালাম ফিরার আগে তারা দরুদ পড়া শেষ হয়ে যাবে, তাকাবুত পড়বেন, দরুদ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়বেন। দোয়ায়ে মাসুরা কি? এমন একটা দোয়া মাসুরা আছে যেটাকে কোন কোন ওলামা বলছেন ওয়াজিব। দেখছেন, আপনারা জানেন আমার সালাতে মোবাসের কে পড়েছেন হাত তুলুন? এটা ওই সর্বদের দোয়ার মতো অনেকে বলছে এই দোয়াটা পড়া ওয়াজিব, দরুদের পর এটা প্রথম পড়তে হবে, আর সেটা আপনার ভালাইয়ের জন্য, যেমন সুরা ফাতিহা নামাজের রুকুন, না পড়লে নামাজ হবে না, সেটাও আপনার মঙ্গলের জন্য মোনাজাত, তেমনি এটাও আপনার মঙ্গলের জন্য মোনাজাত যেটাকে ওয়াজিব বলা হয়েছে দোয়ায়ে মাসুরা, সেটা কি চারটে জিনিস থেকে পানাহ চাওয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহ আদ-দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। ঠিক আছে, এই দোয়াটা পড়া অনেকে বলছেন ওয়াজিব, কেন? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়তে আদেশ করেছেন, বলেছেন যে যখন আমার উপরে দরুদ পাঠ করা শেষ করবে তাশাহুদে, তখন সে যেন এই চারটে জিনিস থেকে পানা যায়, তারপর ইচ্ছা মতো দোয়া করে। মাসুমুল মাতাম এটা হচ্ছে অতিরিক্ত, এটা চারটে জিনিসের ভিতরে না। এই একটা দোয়া মাত্র হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাসামি ফাগফির মাতাম, এ সবের লাভ নেই। চারটে জিনিস থেকে পানা যাওয়া যেটা ওয়াজে বলা হয়েছে এইটা, শুধু এই দোয়াটা। তারপরে আপনি বলুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাসামি ফাগফির মাতাম আল্লাহুম্মা ইন্নী যাবাতুন আফুযুন মান কাযিনা ওয়া লা ইসরাতুন বাইন আন তাফাতিল মাকবার ওয়া বিন ইনদা কাইন্দা কাতু গাফুর রাহিম রাব্বানা আতিনা ফি দুনিয়া রব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, এরপর যে আরো মনে হচ্ছে দোয়া থাকে আপনারা করতে পারেন, কিন্তু মহারাজের আপন জায়গা হচ্ছে এই নামাজের শেষ অংশ কালাম ফেরার আগে। ঠিক আছে, ঠিক আছে। এবারে কি বলতে যাচ্ছিলাম, বাপ মায়ের জন্য কি করণীয়, প্রথম হলো দোয়া, নম্বর দুই বাপ মায়ের জন্য সাদকা করবেন। সাদকা কোন মাত্রা সব থেকে ভালো, যেটা জারি থাকে, সাধারণ জারি আয়, বাপের জন্য একটা মসজিদ তৈরি করে দিলেন, হাসপাতাল করে দিলেন, একটা কল করে দিলেন, একটা কুয়ো করে দিলেন, ইত্যাদি ইত্যাদি, মাদ্রাসা এখানে ইত্যাদি ইত্যাদি, যদি করতে পারেন খুব ভালো। আর খবরদার খবরদার, মা বাপের নামে দান করার জন্য আপনি মরণ মাতব্বর অথবা ইমাম সাহেবের পাল্লায় পড়বেন না, আপনি সোজা থেকে একটা একটা স্যার মা বাপের একটা ভোজ দাও, ভোজ জামাই করো, খালি জামাই করো, হুজুর আমার আমি আপনি বলেছিলেন যে করবেন না, কিন্তু হুজুর আমাকে ছাড়েননি, গ্রামের লোক ছাড়েননি, সাত খানা বউ জবাই করা করে দিয়েছে, সাত খানা গ্রামের লোক খেয়ে দিন। আর কেউ লবণ না হলে লবণ দেয়নি, কেউ হলে ঘাল হয়েছে, কেউ আপনাকে দোয়া দেয়নি। আর আপনি যেটা চাপে পড়ে পড়েন তার কি পাপ হবে? আল্লাহর কাছে হুজুরের কাছে শুনলেন আর কোন দোয়া আল্লাহ কবুল করেন, প্রত্যেক ইবাদত কবুল হওয়ার পর আমি আগের বার বলে রেখে আপনাদেরকে একবার, প্রত্যেক ইবাদত কবুল হওয়ার শর্ত মৌলিক শর্ত হচ্ছে দুটো, প্রথম হচ্ছে এখলাস, দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় কি, তরিকায়ে মোহাম্মদি, তরিকায়ে মোহাম্মদি, যদি এখলাস না থাকে, খাঁটিত্ব না থাকে, তো আপনার দোয়া কবুল হবে না এবং আপনার দান সাদকা কিচ্ছু কবুল হবে না। যদি চাপে পড়ে করা হয় হবে না, নাম নেওয়ার জন্য করা হয় হবে না, যদি নাম করি লোকে কি বলবে, বদনাম থেকে বাঁচার জন্য করা হয়, সমাজের জন্য করা হয়, তাহলে পরে আপনার ওই দান আল্লাহ তাকে কবুল হবে না, আপনার মেহনত কি বরবাদ, গুনাহ লাগে। এবার বলছি গরিবদেরকে খানা খাওয়াবেন, পালাটা অবস্থান হয়ে যাবে, বাবার লোককে দেখলাম কিভাবে কি হয়ে গেল, ও বাপের নামে খানা খাওয়াছে, তারও একটা নাম নাম ভাব, আর আপনার মনের ভিতরে যখন ওই নামের হাওয়াটা আসবে না, তখন মনের বেলুনটাই হয়ে খুলতে থাকে, এবং বাঁচতে হলো আসলে একটু শুনে দিলে বাঁচছে, তখন আপুর ফুলে পড়া আপুর তার এই নাম যাতে আসে কি করতেন হলো, কখন আপনি জানেন দেখলে আপনি পরীক্ষা করুন কিভাবে, যখন আপনি ভাবছেন যে এই কাজটা করতাম, যদি এই কাজটা আমার কেউ না দেখতো তাহলে ভালো হতো, আর আপনার মানে এতগুলো লোককে ডাকবেন, হ্যাঁ চলছে হইতেই চলছে, খাওয়া দাওয়া চলছে, তারা একটু ঘুরে খাওয়া দাওয়া করবে, খাইতে ভাই করবে। সুতরাং এই নাম নেওয়ার পর্যায়ে খবরটা যাবেন না, গোপনে যাদেরকে গরিব মনে করেন, নামাজি গরিব এবং যে সিরিপ করে না তাকে দান করে আসুন, বিধবা তাকে দান করে আসুন, তাকে গোপনে বলো মা আপনি দোয়া করুন, মাদ্রাসায় গিয়ে মসজিদে আপার মসজিদে মাশাআল্লাহ খাওয়া দেখছেন, অনেকদিন থেকে খাওয়া হয়নি, নোংরা হয়ে আসছে, বর্ষার পর বর্ষা চলে যাচ্ছে, এসে পড়ে গেছে, ওই যে এই কালাও হয়ে যায়, আপনি কালাও করেছেন, আপনার আব্বার নামে এটা বলতে হবে, আমি আব্বার নামে করছি, একটা ফ্যান দান করবো, ফ্যানের পাহাড়ে লিখতে হবে তাকে, বা হাজি অমক বা অমক সাহেব দরকার নেই, লেখা যেখানে নাম সেখানে বুঝতেই পারছেন, নাম নেওয়ার উদ্দেশ্য মোটেই ভুলে পাবে না। আর এখলাস সম্পর্কে আপনাদের পরীক্ষার আগে কতবারে আপনার থেকে বলে গেছি, যে যখনই দেখবেন যে কোন ভেজাল ঢুকছে, কোন সংমিশ্রণ বাড়ি থেকে আসছে, আপনি রুমের ভেতরে নামাজ পড়ে না মসজিদে নামাজ পড়ে নামাজ কি হয়? রুমের ভেতরে যখন নামাজ পড়েন তখন গেঞ্জি গায়ে অথবা আমি আপনার রুমে হঠাৎ করে দেখতে আসি জানছেন বাবা আপনার ভাই দিয়ে যখন এক রাখা পড়া হয়েছে তখন তো কি করে পড়েছেন তা আপনি জানেন, যখন দ্বিতীয় রাখা ধরাবে তখন আমি নিজে নিয়ে পড়া করা দিয়েছি তো হুজুর আসছে তখন দ্বিতীয় রাখারটা আগে রাখার মতো হবে হবে তখন আপনার কি মনে মনে হবে হুজুর যদি আবার কিছু কয় দিয়ে আপনি তখন ভালো করে শিখে যায় দ্বিতীয় রাখারটা আপনি যে আল্লাহর জন্য নামাজ পড়লেন আল্লাহর জন্য সিজদা করলেন মাঝখান থেকে আমার ভেজাল ঢুকিয়ে দিলেন নামাজের তাই না? হ্যাঁ আমার ভেজাল ঢুকিয়ে দিলাম আর একটা কথা হল দিয়েছিলাম এখলাস কিভাবে বুঝতে পারবেন? হ্যাঁ মোহাম্মদ কাফিল বললো নতুন এসছেন আপনি নামাজ পড়েন না, হ্যাঁ মোহাম্মদ আর বাংলাদেশ দৌলত কুয়েত মাশাআল্লাহ সুন্দর মুসলিম দেশ লেখো আমি চাকরি লেখো আমি চাকরি মোহাম্মদ আপনি তখন কি করবে মাথা ঢুকিয়ে বললেন আমি চাকরি নামাজ শুরু করে দাও, নামাজ শুরু করলে নামাজ পড়ছেন কার জন্য? আল্লাহর জন্য। নামাজ চিন্তা করছেন কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু মাঝখান থেকে ফেরতি রেয়ালের জন্য তাই না? ফেরা ঢুকলো ঢুকলো না দেখে লোক বুদ্ধ হয় করা যায় কিন্তু আপনার নিয়তের ভিতরে খবরদার কেন ওই যে সুনাম নেওয়া দুর্নাম থেকে বাঁচা বদনাম থেকে বাঁচা কিংবা কারো চাপে পড়ে মোর মাথা পোড়া ছাড়ে না হ্যাঁ হুজুর ছাড়ে না কি করবো হবে না কোনো লাভ দেবে না কোনো কাজ হবে না মানুষ ভালো লোক থাকে না যারা দোয়া করার বদলে বলে মেয়া ডাল হয়েছে বেশি এই মেয়া তেল হয়নি এই মেয়া নুন হয়নি ইত্যাদি ইত্যাদি খবর থাকে না। আপনারা শুনছেন আপনার শুনুন প্রশ্নটা শুনুন কি বললেন উনি প্রশ্ন উনি বলছেন যে যদি কোন পূজা উপলক্ষে আপনাকে মিষ্টি খাওয়ায় কিংবা আরো কিছু খাওয়ায় তো সেই খাওয়া যায় কি না কি মনে করেন আপনারা? যায় নয়। কেন? ওই মিষ্টি খেলে আপনাকে শিরিককে সমর্থন করা হয় যেহেতু পূজা হল এমনি অন্য সময় খাওয়ালে মানুষ এক ইমাম সাহেবের সঙ্গে আমার তর্ক হলো দেশ থেকে টেলিফোন করেছে সে আমার কাছ থেকে শুনেছে একশো দেশ থেকে গেছে যে বলেছে যে যেখানে কোন পুজো উপলক্ষে অথবা ওরস উপলক্ষে মেলা বসবে সেই মেলা থেকে মিষ্টি কিনে খাওয়া যায় নয়। আর ওই ইমাম সাহেব বলতে চলবে আমরা যাই দোকানে যাই সেখানে হ্যাঁ মুসলিমদের দোকানে কত ঠাকুর থাকে লাগানো থাকে থাকে সে দোকান সেখান থেকে আমরা মিষ্টি কিনে খাই তো ওখান থেকে যখন যাই তো ওখান থেকেও যাই আপনারা কি করেন? উদ্দেশ্য এটাই কথা, এই কথাটা হুজুর বুঝতে পারলেন না। আমি বললাম যে যেখানে শহর বাজারের মিষ্টি দোকানগুলো আছে সেখানে তাদের মুখ থাকে না মুক্তি খায় সবকিছু খায় কিন্তু এই মূর্তির উদ্দেশ্যে দোকানটা করে তারা ব্যবসা করছে ওরা ভাবছে কি ওখানে ত্যাগে পাওয়া যাবে কিন্তু তাদের যে করা জিনিসটা আমরা হালাল জিনিসটা কিনে খাবো এটা সমস্যা নেই কিন্তু ওখানে যে দোকানটা করছে দোকানটা একটা উপলক্ষে একটা উদ্দেশ্য হয়েছে সেটা কি ছেড়ে ওরফের উদ্দেশ্য হয়েছে কিংবা কোনো পুজোর উপলক্ষে হয়েছে এইখান থেকে কোন জিনিস কিনা যাবে না। কোন কোন মেলাতে হাড়ি হাড়ি মাঠে হাড়ি বিক্রি হয় সস্তাতে, কোন কোন মেলাতে কাঠের আসবাবপত্র সস্তাতে বিক্রি হয়, কোন কোন মেলাতে কলা সস্তায় পাওয়া যায়, কোন কোন মেলাতে মিষ্টি সস্তায় পাওয়া যায়। এইসব উপলক্ষে পুজো উপলক্ষে মেলাটা বিশেষ করে এইসব মেলাগুলো কখন হয়? যখন মানুষের ঘরে ধান থাকে, গরিবের ঘরে তখন কিছু পয়সা থাকে, তাদের পয়সাগুলো লোটার জন্য এই এইসব করা হয়ে থাকে। খবরদার, পূজা উপলক্ষে যদি কেউ কোনো জিনিস আপনাকে খেতে দেয় তাহলে তা খাবেন না, কারণ ধানে চড়ানো জিনিস হারাম, সে জিনিস খাওয়া যায় না। যে জিনিস ধানে চড়ানো হয়, যে জিনিস গায়রুল্লাহর উদ্দেশ্যে বিধিয়ে দেওয়া হয়, সেই জিনিস মুসলমানদের জন্য খাওয়া যায় নয়, তাতে শীতকের গন্ধ থাকে, শীতকের সমর্থন হয়। হ্যাঁ, আর কোনো কথা আছে? পেশাব পায়খানা করার পর যদি পানি না থাকে তাহলে ভেলা ব্যবহার করতে দিন, পানি থাকলে ভেলা ব্যবহার করার কোনো দরকার নেই, পানি যদি থাকে তাহলে ভেলা ব্যবহার করার কোনো দরকার নেই। আগে ভেলা ব্যবহার, তারপরে পানি, দেশে যে আছে ধরে ধরে 40% ভাটা, হ্যাঁ 20% মহিলার সামনে হাঁটতে হলে খবর আসবে। এই এই ধরনের কেলেঙ্কারি দেশে কিছু কিছু হুজুরা শিক্ষা দিবেন, কিন্তু এসব ঠিক না, এসব ঠিক না, বুঝতে পারলেন? এটা ঠিক না। পানি থাকলে পানি ব্যবহার করে বাথরুম থেকে সুন্দর, হ্যাঁ আপনার এ কি বলে মোজাক করা টাইল লাগানো বাথরুম, সে বাথরুমের ভেতরেও পানি নিতে হবে। আল্লাহ, প্রথম কথা হচ্ছে এগুলো বাড়তি কথা। সাহাবীদের প্রশংসায়, কুবার সাহাবীদের প্রশংসায় আল্লাহ তালা কোরআনের আয়াত অবতীর্ণ করে বলা হয়েছে, সেটা কি? ফিহিম রিজালুন আও ফিহা রিজালুন ইউহিব্বুনা আত-তাহার, ওখানে কিছু লোক আছে যারা পবিত্র থাকতে পছন্দ করে। তো আল্লাহ নবী জিজ্ঞেস করেন, কি ব্যাপার, তোমরা কি পবিত্র বলো? আমরা পানি ব্যবহার করার আগে ভেলা ব্যবহার করি। এটা সহি না, সহি হলো পবিত্র থাকতে পছন্দ করে, মানে সবসময় পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। আপনারা জানেন যে অধিকাংশ কবরের আজাব হবে পেশাবের ছিটার কারণে, পেশাবের ছিটা থেকে বাঁচা না বাঁচার কারণে। যারা প্যান্ট পরে পেশাব করেন, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেন, আর সেই পেশাব যদি ঘুরে এসে আপনার প্যান্টে লাগে, আপনার গায়ে লাগে, সেটা কবরের আজাব হবে। এই জন্য পবিত্র থাকতে, পরিচ্ছন্ন থাকতে যারা পছন্দ করবে তাদের জন্য কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছিল। যাই হোক, সেখানে যে দলিল দিয়ে বলা হয় যে পানি ব্যবহারের আগে ঢেলা ব্যবহার করতে হবে, এই কথা ঠিক না। তবে আপনার এমন পায়খানা, আপনি মাঠে পায়খানা করতে গেছেন, বাথরুমে না, বাথরুমে তো পানি দিয়ে চলে, তাই না? ঠিক আছে, কিন্তু মাঠে বা জঙ্গলে পায়খানা করতে গেছেন, সেখানে আপনার এমন পায়খানা যে পায়খানা একটু সরাসরি হাত তুলে পরে হাতে একটু মানে বেশি লেগে যায়, সেই ক্ষেত্রে যদি আপনি ভাবেন যে এখানে ঢেলা পরে আছে, একটু ঢেলা দিয়ে কিংবা কোন একটা পাতা দিয়ে কাগজ দিয়ে পরিষ্কার করে দিই, যাতে করে সরাসরি হাতে পায়খানাটা বেশি আকারে না লাগে, এ আপনি নিজের উদ্দেশ্যে করলেন, এটা সমস্যা নেই, এটা তো সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো কি, যদি আপনি মনে করেন যে পানি ব্যবহারের আগে ঢেলা ব্যবহার করতে হবে, তাহলেই হলো সমস্যা। দেখা ধরলে আপনি পানি যতক্ষণ ধরবে ততক্ষণ আপনি বুঝতে পারবেন, তারপর শেষ করে পানি ব্যবহার করে বেরিয়ে আসবে। যদি আপনি ঘেলা ব্যবহার করে যখন ঘেলা ধরে থাকেন, যদি আপনি মনে করেন আমার এত লম্বা সময় লাগে, ততক্ষণ তো লম্বা সময় নিয়ে এসে কালে পানি ব্যবহার করে চলে আসবে। বুঝতে পারলে? আপনার হয় কিছু যদি পানি না থাকে, পানি না থাকলে হয় কিছু না থাকলে ঘেলা ঘেলা তো ঘেলা ব্যবহার করা সমস্যা, তখন তো বলছি না, কিন্তু যে পানি রাখতে পানি থাকা সত্ত্বেও আপনার ঘেলা ব্যবহার করতে হবে, এরকম বিধান শরীয়তে নেই। বা তার কোনো প্রশ্ন নেই? না, কোরআন করে যদি পড়ার মতো যোগ্য না থাকে, অটল হয়ে যায়, তাহলে এই দেশে, আমাদের দেশে অনেকে করে কি, পাতাগুলো পানিতে ভাসিয়ে দেয়, তাই না? পুকুরে পানিতে ভাসিয়ে দেয়, আর সেই পুকুরের চারিপাশে যে ঘাট থাকে সেই ঘাটে ঘাটে মহিলারা পেশাব করে, তাই না? করে না, হ্যাঁ করে না, আপনি জানেন না? আমাদের আমাদের এক কবি কবিতা বেঁধেছে, এক কবি কবিতা বেঁধেছে, কবিতা কবিতা বেঁধেছে, এই বলে দেখো আমাদের মেয়েরা আসলে পানিকে পবিত্র রাখতে হয়, কিন্তু করে কি, পেশাব করে ঘাটে গিয়ে। আবার অনেক মহিলা আছে মুড়ির চাল হয়ে, মুড়ির চাল বোঝেন তো, মুড়ি ভরার জন্য যে চাল, এই চাউলকে পানিতে ঢুকে যায়, একদিকে পেশাব করে আর একদিকে পানি ধুয়ে স্নান করে। তো বলছে কবি, বলছে আহারে কুড়ের দিদি আহার কিবা গো, স্বামীর খরচে দেখো বাতা এলো। কথাটা বুঝলেন? বুঝতে পারেন, বুঝলেন কথা আসছে? পোশাকটা লবণ, আর লবণ কে চাউলের কাছে মিশে গেছে, অতএব স্বামীর গুণের খরচটা মিশে গেল, তাই না? আহারে কুড়ের দিদি আহার কিবা গো, স্বামীর খরচে দেখো বাতা এলো। একদিকে পেশাব করছেন, মেয়েটার দিকে আছে, দেখবেন পাড়াগ্রামে বহু অসভ্য মেয়ে আছে যারা এরকম করে, পানির উপরে পায়খানা করে, পানির উপরে পেশাব করে ইত্যাদি ইত্যাদি, কিন্তু পানির উপরে পেশাব এসব করা কিন্তু ঠিক না। মুসলমানরাও করে, মুসলমানরাও করে। সুতরাং যদি আপনি কোরআনের পাতা পানিতে ভাসিয়ে দেন পুকুরের পানিতে, হয়তোবা ওই পাতা হাওয়াতে ঘুরতে ঘুরতে ঘুরতে ঘুরতে ঘাটে এলো, যে ঘাটে পেশাব পায়খানা, এবং অনেক সময় দেখবে যে ওই পানির উপরে পায়খানা ভাসছে, বিশেষ করে বৃষ্টি হলে বৃষ্টিতে পায়খানা নামিয়ে ওই পুকুরে ফেলে। আর তাহলে কোরআনের প্রতি কি হয়? কোরআনে না অবমাননা হয়। সুতরাং কোরআনের পাতা বা যে যে কোনো কাগজে যদি আল্লাহর নাম থাকে, হাদিসের পাতা কিংবা এমন আল্লাহর নাম থাকে, সেই পাতাগুলোকে আপনি কি করবেন? দুটোর মধ্যে একটা হয় তাকে এমন ভালো এখন এমন জায়গায় পবিত্র জায়গায় নিয়ে গিয়ে পুড়িয়ে দেন। সাহাবারা পুড়িয়ে দিয়েছেন, সাহাবারা মোথা পুড়িয়েছেন। আচ্ছা পুরানো পুরানো মানে হ্যাঁ খাওয়া দিতে না না, আমরা তো অন্য উদ্দেশ্যে পুরাই না, আমরা তার সম্মান রাখার জন্য পুরাই। আচ্ছা পুড়িয়ে দিয়ে সেটাকে মাটি চাপা তাইগুলোকে মাটি চাপা দিয়ে ঠিক আছে। আর না হয় পবিত্র জায়গায় যেমন কবরস্থান, পবিত্র জায়গায় কবরস্থান হওয়া জরুরি না, যে কোনো জায়গাতে যেখানে যারা যে মানুষ সেখানে কোনো পোষা পায়খানা করে না, সেই রকম জায়গাতে নিয়ে গিয়ে মাটি খাল করে উঠে দেয় ও মাটি খেয়ে নেবে, মাটি আস্তে আস্তে পাতাগুলো ওইখানে মাটিটি নষ্ট হয়ে যাবে এবং কুরআনের সম্মান রক্ষা হবে। আপনার প্রশ্ন উত্তর জানতে চান, গোসলখানার ভিতরে উলম্ব হয়ে গোসল করা যায় না যায়? গোসলখানার ভিতরে, গোসলখানার ভিতরে চারিদিক বন্ধ থাকলে যায় হলেও মাত্র ঠিক না। যদি আপনি পারেন তো আপনি কাপড় রেখে, কারণ আল্লাহ তাআলাকে লজ্জা করা বেশি, তাই না? কিন্তু যায়, কিন্তু যায়। যদি আপনার কাপড় না থাকে, এই জায়গায় অসুবিধা থাকে, কারণ আপনি এয়ারপোর্টে গেছেন গোসল করতে হবে আপনাকে ঠিক আছে। এখন ওখানে যদি আপনার লুঙ্গি ভিজান, আপনার প্যান্ট ভিজান, তো পাবেন কোথা থেকে? আপনার এখানে ফ্লাইট করতে হবে, কেউ বা বাড়িতে আপনার অন্য কাপড় নেই, অসুবিধা আছে ঠিক আছে। আপনি ভিতরে গিয়ে যদি সম্পূর্ণ উলঙ্গ হয়ে তার সকল কি করে কেউ দেখতে না পায়, সেখানে আপনার গোসল করা যায়। বলার তো আমাদের এই জন্য, এই জন্য মাত্র, এই জন্য মাত্র কাপড় যদি আপনি পারেন কাপড় পরে গোসল করেন, যদি আপনার কাপড় না থাকে, অসুবিধা থাকে, তাহলে আপনি উলঙ্গ হয়ে পড়ুন, কারণ চারদিক বন্ধ আছে। আল্লাহ তাআলা কাপড়ের ভিতরেও দেখতে পাবেন, তাই না? তাই না? আমাদের দেশে কিছু লোক আছে কবরস্থানের সামনে দিয়ে যখন যায় তখন লুঙ্গিটাকে এভাবে গুটিয়ে নেয়, দেখেছেন আপনারা? খেয়াল করেছেন? কেন জিজ্ঞেস করেন? তো বলবে মোর্দারা দেখে নেবে। কি বলে? বলে নিচে মোর্দারা শুয়ে আছে ওরা দেখে নেবে। যদি মোর্দারা মাটি ভেদ করে তোমার ওই লজ্জার স্থান বা তরঙ্গা বা গোপনাঙ্গ দেখতে পায়, তা তোমার লুঙ্গি ভেদ করে দেখতে পারবে না? মাটি তো ভেদ করে দেখতে পারবে, বলছে লুঙ্গিটা বলতে ওরা তাহলে না দেখতে ভেদে নেবে। হ্যাঁ, সব বাজে কথা। সুতরাং আমি কি বলতে যাচ্ছি যে আল্লাহ তাআলার ব্যাপারে যেহেতু আল্লাহকে সত্যি লজ্জা করা উচিত, উলঙ্গ না হওয়াটাই উত্তম। এখন যদি আপনার দরকার হয় তাহলে আপনি উলঙ্গ দিয়ে চারদিন বন্ধ আছে, আপনি গোসল করতে পারেন, এটা যায়। আর আপনারা শুনেছেন আগে বলা হয়েছিলাম একবার উলঙ্গ হয়ে গোসল করছে বয়স হয়ে যাচ্ছে, অতএব এই ব্যাপারটা আপনারা জানেন। হ্যাঁ, আর কি আপনার প্রশ্ন শেষ, আজকে প্রশ্ন করবেন। হ্যাঁ, যদি আমি মনে করি শুক্রবার বা সোমবার ভালো দিন, এই দিন শুক্রবার বা সোমবার রোজা রাখার সাথে যায় না শুক্রবার, শুধু শুক্রবার রোজা রাখা যায় না, শুধু শুক্রবার দ্বিতীয় রোজা রাখা যায় না, বুঝতে পারলেন? শুক্রবার পাশে আগে কিছু লাগিয়ে রাখা যায়, আর সোমবার তো শূন্য, সোমবার আর বৃহস্পতিবার শূন্য, যে কোনো দিন একটা নির্দিষ্ট করে রাখবে না, নির্দিষ্ট করে না, শুক্রবার নির্দিষ্ট করে রাখতে পারবেন না। এখন যদি শুক্রবারে আলফা রোজা করলো সমস্যা, শুক্রবার যদি আলফা রোজা পড়ে তো রাখবেন, রাখবেন না, তাতে যাবো তো কথা, শুক্রবার হয়ে যাবে না আলফা দিন হিসাবে ঠিক আছে। বুঝতে পারে? আল্লাহ তালা আপনার তৌফিক দেন, যা শুনলাম তার উপর আমল করার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবা আন-নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.